بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون، الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم، فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. سورة البقرة 21 আর 22 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করলাম। গত কয়েক দর্শে সূরাতুল বাকারা শুরু থেকে আলোচনা হয়েছে, তিন দল সম্পর্কে আলোচনা হয়েছে। প্রথমে মুমিনীন বান্দা সন্তানদের সম্পর্কে আলোচনা হয়েছিল, যারা সফল কাম দুনিয়াতে এবং আখিরাতে, স্মরণ আছে তো? দুই নম্বর কাফেরদের সম্পর্কে দুটি আয়াতে আলোচনা করা হয়েছে। তৃতীয় নম্বরে 13টি আয়াতে মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। মুনাফিক এত ভয়াবহ আর ভয়ঙ্কর, এদের সম্পর্কে রব্বুল আলামিন 13টি আয়াতে আলোচনা করেছে। মুনাফিক মুশকিল। এবারে রব্বুল আলামিন সমস্ত মানবকে সম্বোধন করার কথা বলছে, আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করছেন, বলছেন ইয়া আইয়ুহান নাস। আপনারা সবাই জানেন, নাস অর্থ মানুষ না? সবাই এটা জানে, এক বচন বা বহুজন এটা হয়তো নাও বুঝতে পারে, কিন্তু নাম বুঝবে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা, হে মানব, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ, আমাদের সকলকে বলা হয়েছে, তুমি মুনাফিক, হেদায়াতের পথে চলে এসো, তুমি কাফের, হেদায়াতের পথে চলে এসো, তুমি মুসলিম মুমিন, তুমি হেদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকো। কথা বুঝতে পারছেন? তুমি হেদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকো। তাই আমরা সবসময় দোয়া করি রব্বের কাছে, প্রতি বক্ত সালাতে, প্রতি রাকাতে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাত আল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে রব, তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও, সরল পথ দেখাও, এবং এর উপর প্রতিষ্ঠিত রাখো। এই হল তার কর্তব্য। আমরা তো আলহামদুলিল্লাহ হেদায়েতের উপর আছি, কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ এর উপর সাবিত রাখো, এই পথ দেখাও, এই পথে তুমি আমাদেরকে আরো উন্নতি লাভ করার তৌফিক দাও। তল্লাপাক সকলকে সম্বোধন করে বলছেন এই আয়াতে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রবের একত্ববাদ মানে, কারণ তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে, মানব জাতিকে আমারই ইবাদতের জন্য সৃষ্টি করছি। সুবহানাল্লাহ, আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত, না অন্য কিছু না। ভালো করে বুঝবেন এটা, যদি আপনার এই আকীদা হয় তাহলে এই যে বেদাতিরা, ভণ্ডরা, মুশরিক পর্যায়ে কবর পূজারীরা অনেক কিছু বলে না, ওগুলোর জবাব হয়ে যাচ্ছে এই আয়াতে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, আমি জিনকে এবং মানবকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। তো এখানে আল্লাহ পাক সকল মানুষকে এই সব এই নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রব কে? তার একটি গুণ উল্লেখ করা হয়েছে, বিশেষ করে আল্লাযী খালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, রব যিনি তোমাদের মালিক, রব যিনি তোমাদের লালন পালন করেন। তাহলে রবের তিনটি অর্থ, রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, রব যিনি আমাদের মালিক, রব যিনি আমাদের পালন কর্তা, রিজিক দাতা, সব কিছুর মালিক যিনি, তিনি হচ্ছেন কে? আল্লাহ, তিনি হলেন রব। তো আপনাকে যখন কবর রাখা হবে জিজ্ঞেস করা হবে প্রথম প্রশ্ন, তোমার রব কে? ঠিক না, তোমার রব কে? আল্লাহ। দুনিয়াতে যদি আমরা আল্লাহকে রব হিসেবে মানি, তার বিধিবিধান মানতে পারি বা মানি, তাহলে মুনকার নাকির ওই দুই ফেরেশতা এসে যখন আমাদেরকে প্রশ্ন করবেন, তখন আমরা সরাসরি জবাব দিতে পারবো আমাদের রব আল্লাহ। আর এমনি মুখ দিয়ে বললেন কিন্তু মনে রব নাই, তাহলে জবাব দিতে পারবেন? মাশাআল্লাহ, তাহলে আমাদের ইমানটা জাগ্রত হবে। আমাদের সকলের রব বলেন কে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হলেন ইবাদতের উপযোগী, অতএব উবুদু রাব্বাকুম। স্পষ্ট কিনা? স্পষ্ট। আল্লাহ পাক কি সুন্দর করে বলেছেন, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতএব যিনি তোমাদের মালিক, যিনি তোমাদের খালেক, সৃষ্টিকর্তা, যিনি তোমাদের পালন কর্তা, তিনি ইবাদতের উপযোগী, আর কেউ ইবাদতের উপযোগী না। অতএব মাথা আল্লাহ ছাড়া আর কারো সামনে ঝুঁকানো যাবে না। কবরের সামনে ঝুঁকাবেন না, কোন পীরের সামনে ঝুঁকাবেন না। আগে হয়তো অনেকে ঝুঁকিয়েছে বাবা, ঠিক না? ঠিক কিনা? কিন্তু তওবা করা জরুরি। শিরিক করবো কত বা যত বড়ই গুণা করুক না কোনো, শিরকের চেয়ে তো আর বড় গুণা হয় না। যদি মানুষ শিরিক করে, বেদাত করে, আল্লাহ নাফরমানি করে, সব রকমের কুফরি করলো আর গলত কাজ করলো, পরে আল্লাহর দিকে রুজু হয়ে গেল, আল্লাহকে বললো আল্লাহ আমি গুণা করেছি আমাকে মাফ করো, আল্লাহকে মাফ করবে না? আল্লাহ কি সুন্দর বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, হে আমার ওইসব বান্দাগণ যারা নিজেরা নিজেদের উপর জুলুম অত্যাচার করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তাই আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাক মাফ করবেন। কিন্তু কথা হলো, আপনি আগে শিরিক করেছেন, এখনো যদি ওই পীর পূজাই থাকে, এখনো যদি ওই গুরু পূজা কবর পূজাই থাকে মনে মনে, তাহলে কি মাফ হবে? মনকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে হবে। পীর পূজা, গুরু পূজা, দত্তা পূজা, বাবা পূজা, সব পূজা পরিত্যাগ করে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। আচ্ছা, শুধু আল্লাহ পাক কি আমাদেরকে সৃষ্টি করেছেন? এখানে বলছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে তোমাদের বাপ দাদাদেরকে কে সৃষ্টি করেছে? তোমাদের মায়েদেরকে কে সৃষ্টি করেছে? তোমাদের 14 গোষ্ঠী ও 32 গোষ্ঠী যত গোষ্ঠী চলে গেছে সবাইকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। তারপরে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো, তাহলে তোমরা মুত্তাকি হবে, তাহলে তোমরা মুত্তাকি হবে, পরহেজগার হবে, তোমরা আল্লাহর বিধিবিধান মেনে চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআল্লাকুম তাত্তাকুন। এরপরে আল্লাহ বলছেন, আল্লাহ আরেকটি গুণ তোমাদের রব রবের এখানে আরেকটি গুণ উল্লেখ করেছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য এ ভূমিকে বিছানা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি বিছানা, এই জমি যেভাবে আগে নড়াচড়া করতো, ওইভাবে যদি নড়াচড়া করতো, তাহলে আমরা কি এখানে ঘুমাতে পারতাম? এই যে কয়েকদিন আগে যে বাংলাদেশে হালকা একটু ভূমিকম্প হয়ে গেল, কি অবস্থা দেখলেন? দেখেছেন কি অবস্থা? আমাকে লোকজন বলছে একদম মসজিদ পরিপূর্ণ। সুবহানাল্লাহ। ফজরের আগে তো হয়েছে না সব, মনে হয় আল্লাহ আলাম। এর পূর্বে হয়তো আর কখনো বিশেষ বিশেষ রাত বা দিন ছাড়া বিশেষ বিশেষ ওই বেলা দিন, এটা আরেক ব্যাপার, এরকম হয়তো ফজরের সময় মানুষ এরকম মানুষের সমাগম ঘটেনি যেভাবে এই কয়েকদিন পূর্বে ভূমিকম্প হওয়ার পর ফজরের নামাজে এরকম সমাগম ঘটেছে। নারীরাও কি করবে, হালকা একটু কম্পন বা সুয়াইয়া, এক বেশি না যদি একটু বেশি হতো তাহলে কি অবস্থা হতো, একই ঝাড়ুতে সবাইকে মসজিদে নিয়ে গেছে। তাহলে তোমরা কি এত মুশরিকদের মতো হয়ে গেছ, এরকম কিসের ইবাদত, মুশরিকরা এরকম ইবাদত করে। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররি ইযা হুম ইউশরিকুন, যখন তারা সমুদ্র পথে চলে, নৌকায় চলে, জাহাজে চলে, যখন আসে জলোচ্ছ্বাস অথবা সমুদ্রে উত্তাল, যখন আসে স্বাভাবিক উত্তাল না, সমুদ্রে যখন উত্তাল আসে তখন তারা একমাত্র আল্লাহকে ডাকে, সব দেবদেবীকে ভুলে যায়, মূর্তিকে ভুলে যায়, পীরকে ভুলে যায়, দাদাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, সবকে ভুলে গিয়ে একমাত্র আল্লাহকে ডাকে। তারা মুশরিকরা। আর তুমি মুসলিম নামদারি, তোমাকে মুশরিক না বললো তোমার তো ই অবস্থাই, যখন ধাক্কা মুশকিল তখন শুধু আল্লাহকেই ডাকে, আস্তাগফিরুল্লাহ। আর না বলে পীর গই গেল কই, বাবাজি গেলা কই, ঠিক না বাবাজি, তারা ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস ইয়াকিন একমাত্র কার উপর থাকতে হবে, এই জন্য দেখবেন কোরআন, কোরআন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাওহীদ একদিকে, বাকি বিধি বিধান সব একদিকে। রব্বুল আলামিন তাওহীদের কথাই বারবার আমাদেরকে বলছে, সুবহানাল্লাহ। ইন্নাল লাযীনা আমানু উবুদু রাব্বাকুম, বারবার দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তাওহীদের হজ্জে আসা, আল্লাহর একত্ববাদী হজ্জে আসা। তো মক্কা মুশরিকরা সমুদ্রে উত্তাল আসে, শুধু আল্লাহকে ডাকে, দেবদেবীকে ভুলে যায়, পীরকে ভুলে যায়। আর যখন আল্লাহ পাক তাদেরকে পার করে সমুদ্রের তীরে পৌঁছিয়ে দেন, তখন আল্লাহ বলছেন ওরা আমাকে ভুলে গিয়ে আমার সাথে আরেকজনকে শরীক করে, অন্যকে শরীক করে। فاذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم الى البر اذا هم يشركون, استغفر الله العظيم। যখন আল্লাহ পাক স্থল পর্যন্ত পৌঁছিয়ে দেন তখন তারা শরীক করতে লাগে। কিন্তু বর্তমান তোমরা মুশরিক, মুসলিম নামদারি মুশরিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মুশরিক থেকে আরো খারাপ। ওরা যদি জর্জমান আসে তবু আব্দুল কাদের জিলানিকে ডাকে, সত্যনা মিথ্যা, আব্দুল কাদের জিলানি নাম শুনেছেন তো, আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবহানি দস্তগীর, তিনি নাকি উদ্ধার করবেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আব্দুল কাদের জিলানি উদ্ধার করতো না আল্লাহ উদ্ধার করতো? আপনি তা ঠিক আছে তো, ও বলছে কি কি বলো দেখবেন, আস্তাগফিরুল্লাহ, ইউটিউব খুললেই বুঝে যায়। সেদিন একটা বক্তা দেখলাম, ওই বন্ড বক্তা, ওর সামনে ওই আব্দুল কাদের জিলানির মুক্ত আর কি, শয়তান মুক্ত, শিখ মুশিক পর্যায়ের আলেম, সে এমনি বসা, আরেকটা লোক তার পায়ে সেজদায় পড়ে আছে, তার পায়ে সেজদায় পড়ে আছে। আকীদা ঠিক না হলে নামাজ পড়লে নামাজ কবুল হবে না, হজ করলে হজ কবুল হবে না, উমরা করলে উমরা কবুল হবে না, যতই ইবাদত করেন ইবাদত কবুল নাই। যেহেতু আল্লাহ বলেছে লাইন আশরাকতা লাইহবতন্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, যদি তুমি শিরিক করো তাহলে তোমার আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, এটা শুধু তোমাকে বলেননি, বলছেন আল্লাহ পাক, ওয়ালা কাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা, নিশ্চয়ই তোমার প্রতি ওহী করেছি, ওহী এসেছে এবং তোমার পূর্বেকার যত আম্বিয়া কেরাম আলাইহিম আসসালাম এসেছেন, যত রাসূল আলাইহিম আসসালাম এসেছেন, সবার প্রতি এই ওয়াহী কি, লাইন আশরাকতা লাইহবতন্না আমালুকা, যদি তুমি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। হজ করো, উমরা করো, যাকাত দাও, গরিব মিসকিনের সহযোগিতা করো, যাই করো না কেন তোমার সব আমল নষ্ট যদি তুমি শিরিক করো। এজন্য আমাদের সকলকে শীত থেকে দূরে থাকতে হবে, কি বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন, শীত থেকে মুক্ত রাখো, আমিন, আল্লাহ নাফরমানিতে থেকে মুক্ত রাখো, আমিন। আচ্ছা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, এই পৃথিবীকে আল্লাহ পাক ফিরাশ বানিয়েছেন, বিছানা, এখন এমন সুন্দর পৃথিবী নড়াচড়া করে না। আচ্ছা, পৃথিবী যেন নড়াচড়া না করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপরে পাহাড় গড়ে দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলিকে আল্লাহ পাক পেরেক স্বরূপ বানিয়েছেন, যার ফলে পৃথিবী আর নড়াচড়া করে না, কিন্তু মাঝে ভূমিকম্প আসে। হয়তো ও বলতে পারে এত কিলোমিটার দূরে একটা ফাটল সৃষ্টি হয়েছে বা একটা এই কম্পন এরিয়া বা এরিয়া, আপনারা ওইটা দেখেন, ওইটা হচ্ছে বৈজ্ঞানিক তথ্য, কিন্তু ওগুলো বাদ দিয়ে আল্লাহ বলেছে কি, ওয়াল জিবালা আওতাদা, আমি জমিনের উপর পাহাড় কেড়েছি, পাহাড় গুলিকে পেরেক স্বরূপ বানিয়েছি, যেন জমি না হিলে। সুবহানাল্লাহ, ইন্না আল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বা'দিহি ইন্নাহু কানা হালিমান গাফুরা। আল্লাহ পাক জমি আর আসমানকে ধরে রেখেছেন যেন ওগুলো না হিলে। আল্লাহ বলেন যদি হিলে, যদি নড়ে, তাহলে এগুলোকে আটকাবার মতো কে আছে বলেন তো? আল্লাহ ছাড়া আর কেউ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের বাপেরা যায় শাহজালাল বাবাকে রোক, বুঝতে পারছেন? আর আমাদের আল্লাহ সবসময় আছে, বলো সুবহানাল্লাহ। তোমার শাহজালাল বাবা, ওর কি হচ্ছে তুমি জানো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, জালালউদ্দিন ইমেরি জান্নাতি, না কোন হাদিস আছে ওনার প্রতি আমাদের উদ্ধারণা করা যাইজ না, আমরা রাখবো সুধারণা উনি ভালো হবেন, ঠিক না? কিন্তু উনার ব্যাপারে সার্টিফিকেট আমাদের কাছে নাই। সার্টিফিকেট কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের ব্যাপারে সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওদের ব্যাপারে আমরা সরাসরি বলবো জান্নাতি। যেমন আবু বকর বলেন ফিল জান্নাত, আবু বকর কই জান্নাত, জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু বকর ফিল জান্নাত, ওমর ফিল জান্নাত, উসমান ফিল জান্নাত, আলী ফিল জান্নাত, তালহা ফিল জান্নাত, জুবায়ের ফিল জান্নাত, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাত, সাদ ফিল জান্নাত, সাঈদ ফিল জান্নাত, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাত, দশজন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা কি কারো ব্যাপারে বলতে পারি জান্নাতি হুকুম? না। আরো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো বলছি আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিকে বিছানা বানিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিছানার তত্ত্ব কিন্তু আপনি বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে দেখবেন কি রকম বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ, তো আমাদের জন্য এটি যথেষ্ট। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আর তো একটি আয়াত পেশ করলাম, আল্লাহ যে বিছানা বানিয়েছেন, আসমানকে বানিয়েছেন বিল্ডিং, আসমানকে বানিয়েছেন ছাদ, বুঝতে পারছেন? আসমানকে ছাদ আর জমি হচ্ছে বিছানা। আমরা দেখতে পাচ্ছি তো পূর্বেকার মানুষ এরকম অনেকে আছে ঘর বাড়ি বানাতে জানতো না, আপনারা জানেন না ওইটি কেমন হয়তো পৃথিবীতে অনেক লোক আছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ব্যবস্থা করিয়ে দিয়েছেন ঘর বাড়াটা। কি সুন্দর আপনার ঘর বাড়ি বানাই, এগুলোর জ্ঞান কে দেবে? আল্লাহ। যদি আল্লাহ যদি বর্ণনা দিতে দিয়ে দিত, আপনার বৈজ্ঞানিক কোত্থেকে আসতো? এইসব বৈজ্ঞানিকের আগেই তো, হ্যাঁ, বর্তমানে যেসব নতুন নতুন কিছু আবিষ্কার হচ্ছে, যা কিছু আবিষ্কার হচ্ছে, এই যে আল্লাহ পাক এদেরকে যে জ্ঞান দিয়েছেন, যদি এই জ্ঞান যদি আল্লাহ না দিত, জ্ঞান যদি ছিনিত হতো, তাহলে এগুলো কে করলো? আল্লাহ করেছে, আপনি কিছু করেননি। আপনি যে হাত পা নাড়াচ্ছেন সৌদিতে আসবেন, কামাই করছেন, যদি আল্লাহ পাক আপনাকে সৌদিতে আসার তৌফিক না দিতেন, তাহলে আপনি আসতে পারতেন? আল্লাহ যদি আপনার পা বন্ধ করে দিতেন, আপনি হাঁটতে পারতেন? আপনার আল্লাহ যদি আপনার চোখ বন্ধ করে দিতেন, তো আপনি দেখতে পারতেন? আল্লাহ যদি আপনার কান বন্ধ করে আপনি শুনতে পেতেন? লা ইলাহা ইল্লাল্লাহ, তাই আমরা দেখি না মানুষের কি অবস্থা, হঠাৎ করে বলে ওর ব্রেইন স্টপ হয়ে গেছে, ওর এ হয়ে গেছে, ওর এ হয়ে গেছে, হয় না? তো আপনি আপনি কি আপনার নিয়ন্ত্রণে না আল্লাহর নিয়ন্ত্রণে? তুমি কি বাহাদুর দেখাচ্ছ, তোমার কি বেড়াই, তোমার কি বড়াই, তোমার কিছুই বড়াই নেই, বড়াই একমাত্র আল্লাহ। ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম, আল্লাহরই বড়ত্ব হচ্ছে সাত আকাশ সাত জমিনে, আর কারো বরত্ব চলে না, যার বরত্ব চিরন্তন সবসময় যার বরত্ব চলবে তিনি হচ্ছেন আল্লাহ বলেন আল মুতাকাব্বির, আর কি মুতাকাব্বির না, তাকাব্বুর নেই। এই জন্য কখনো নিজেকে বড় ভাববেন না, আমরা সবাই ছোট, ঠিক কিনা? সবাই ছোট, আপনি যত বড়ই পাওয়ার করবেন না কেন, আপনার পাওয়ার কিছুই না, আপনার পাওয়ার হচ্ছে ক্ষণস্থায়ী, দু চার দিনের জন্য, দু চার মিনিটের জন্য, দু এক মিনিটের জন্য, এর চেয়ে বেশি না, আর কতটুকু তা অসীমিত। আর আল্লাহর যে বড়ত্ব তা হচ্ছে অসীম, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন, আর একটা কথা বলছেন, ওয়া আনজালা মিনাস সামাআ মাআন, আসমান থেকে আল্লাহই তোমাদের উপর বারিশ বর্ষণ করে, পানি বর্ষণ করে, তাহলে বৃষ্টি হয়? আল্লাহ বলছেন আমি বৃষ্টি বর্ষণ করি, তোমরা করতে পারো না, তোমরা পানি দিতে পারো না, পানি আমি দিই। সৌদি আরব পয়সা নেই কি মনে করে, ধনী না করি, বলেন ধনী না করি, সবাই আমরা জানি না, যদি গরিব হতো তাহলে বাংলাদেশি লক্ষ লক্ষ মানুষ, 20-25 লক্ষ মানুষ এখানে কামাই করছে, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি যে দেশের রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে ওই রাষ্ট্রকুণ্ডি সৌদি আরব, তাই সবাই বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল। আচ্ছা বলেন তো ওরা কি বৃষ্টি দিতে পারছে? যদি এরকম কোন যন্ত্র থাকতো কৃত্রিম উপায়ে বৃষ্টি দেয় তা দেওয়ার চেষ্টা করতো, তারা কয়েক হাজার ডলার কাছে হাজার কোটি ডলার ব্যয় করে তার লোহার ব্যবস্থা করতো, করতো কিনা? কিন্তু পারবে না। আল্লাহ বলেছে বৃষ্টি আমি দেই, তুমি দাও। ওয়ানজালা মিনাস সামাই মা, হ্যাঁ বৃষ্টির কথা তারা বলে দেন দুই দিন তিন দিন আগে, তাও সীমিত সময়ের ভিতরে, এর আগে বলতে পারে ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ এটা আলামত দেখে বলে, তাই তারা বলে না তাওয়াক্কুআন, আশা করা যায় বলে কিনা? আশা একদম শিওর না, এই জন্য দেখা যায় অনেক সময় বেশকম হয়ে যায়, বলছে বেশকম হয়ে যাবে পরে নাই, 9 নম্বর সিগন্যাল পরে দেখে 3 নম্বর সিগন্যাল হয়ে গেলে চট্টগ্রামে, ওগুলো কার হাতে? তোমার হাতে, আল্লাহ হাতে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আল্লাহই আসমান থেকে পানি বর্ষণ করে, সুবহানাল্লাহ। আসমানকে কেন বললেন? যেহেতু উপর থেকে আসে এই জন্য বলা হয়েছে আসমান থেকে, আল্লাহই মাটি থেকে তুলে উপরে পানি, আবার কি সুন্দর করে তুলে, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ করে কি সুন্দর উপর থেকে পানি পড়ে, নিয়মতান্ত্রিক পানি পড়ে। একসাথে যদি ওই মনে করেন একটা মেঘখণ্ড কয়েক হাজার জনের মেঘখণ্ড যদি উনে যায় পড়ে যায় একসাথে, কি অবস্থা হবে বলেন তো? আমরা বাঁচতে পারবো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরকম নিয়মতান্ত্রিক অল্প অল্প করে কত সুন্দর করে প্রেরণ করেন পানি, আল্লাহ আকবার, সব জায়গায় মাটির রন্ধ্রে রন্ধ্রে পানি পৌঁছায়, সুবহানাল্লাহ, ইনি হলেন আল্লাহ। তাই ওই আল্লাহর একত্ববাদ ভালো করে বিশ্বাস করতে হবে, এর উপরে ঈমান রাখতে হবে, সব তন্ত্র বাদ দিতে হবে, বাবা আর দাদা বাদ দিতে হবে, একমাত্র আল্লাহর জাতির উপর বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে, ঈমান বিল্লাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান, আমিন। আচ্ছা পানি দিলেন, তারপরে শুধু যদি আল্লাহ বলতেন পানি তুমি শুধু পানি বর্ষণ হও, কিছু এই জমি থেকে কিছু উৎপন্ন করবে না, তো কি বলেন কিছু হতো? কিছু হবে? অনেক সময় এরকম হয় পানি অনেক হয় কিন্তু কিছু হয় না, হয় কিনা? আবার দেখা যায় অনেক পানি অল্প হয় কিন্তু অনেক হয়, সুবহানাল্লাহ। কারণ এগুলো তুমি, এগুলো এইসব উদ্ভিদ উৎপন্ন করার মালিক তুমি না, উৎপন্ন করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই আল্লাহ হইবে রেখে দিয়েছেন, বলছেন ফা আখরাজ মিনি মিনাত থামারাতি, তারপর এই পানি দ্বারা ফলমূল উৎপন্ন করেন, রিজকাল লাকুম তোমাদের রিজিকের জন্য, সুবহানাল্লাহ, তোমাদের রিজিক খাবারের জন্য, খাবারের জন্য, পরার জন্য, পরিধানের জন্য, ইত্যাদি ইত্যাদি। কারণ এই যেসব জিনিস উৎপন্ন হয় মাটি থেকে, শুধু খাই না আরো কিছু করি, আরো অনেক কিছু, সব সবই রিজিক, ফা আখরাজ বিহি মিনাত থামারাতি রিজকাল লাকুম, ফলমূল আল্লাহ পাক আমাদের জন্য খাওয়ার জন্য বের করেন, এবং অন্য জিনিসও আমাদেরকে আল্লাহ পাক দান করেন, আর এখানে বিশেষ করে উল্লেখ করেছেন তামারাতের কথা, ফর্মুলার কথা, রিসাল্লাকুম। এরপর বলছেন ফালা তাজালুলিল্লাহি আন্দাদান ওয়া আনতুম তাআলামুন, অতএব তোমরা জেনে বুঝে আল্লাহর শরীক স্থাপন করবে না, কাউকে আল্লাহর সমকক্ষ মানবে না, কারণ যদি তুমি আরেকজনকে শরীক বানিয়ে নাও তাহলে তুমি বুঝা নেয় এইসব কাজ আরেকজন করে। সবাই বলুন না, এইসব কাজ আসমানকে সৃষ্টি করলেন, জমিকে সৃষ্টি করলেন, আমাদেরকে রিজিক কে দিচ্ছে, পানি কে দিচ্ছে, আচ্ছা ফলমূল কে উৎপন্ন করছেন, ধান ধান গম ইত্যাদি কে উৎপন্ন করেন, সবই আল্লাহ করেন। তো এবারে তুমি যদি বলো না বাবা আপনি সেজদে কে মুস্তাহিক হ্যাঁ, অর্থাৎ বাবা আপনিও সেজদার উপযোগী, আপনিও ইবাদতের উপযোগী, আপনি যদি নজর নিয়াজ পেশ করেন, উরুসে দিল এরকম করেন, পীরের নামে এরকম করেন, নজর পেশ করেন, তাহলে বুঝা গেল আল্লাহ যেভাবে ইবাদতের উপযোগী ওইভাবে এইসব লোক ইবাদতের উপযোগী। আপনি কি করলেন? শিরিক করলেন, তাই না? আল্লাহ বলছে খবরদার, লা তাজালুল্লাহি আন্দাদান ওয়া আনতুম তাআলামুন, তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করো না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, তিনি বলেন আমি বললাম হে আল্লাহর রাসূল, আইয়ুদ যামবি আযমু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? সবচেয়ে বড় পাপ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাক ওয়া হুয়া খালাকাকা, অর্থাৎ তুমি আল্লাহ ছাড়া আল্লাহর সাথে অন্যকে শরীক করবে, অথচ আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে। আচ্ছা আপনার একটি দোকান, আপনার নিজস্ব দোকান, আপনার ব্যবসা, আরেকজন যদি এসে বলে এই ব্যবসায় আমি তোমার শরীক, কি বলেন? আপনি মানবেন? আপনার জান থাকতে আপনি তার কথা মানবেন? তো আচ্ছা বলেন তো, আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে, আপনার মালিক আল্লাহ, আপনি আবার বলছেন না আল্লাহর ইবাদত করব আরেকজনের ইবাদত করব, এর চেয়ে বড় গদ্দারি আর কি হতে পারে? হ্যাঁ, এর চেয়ে বড় গদ্দার আর কি হতে পারে? আপনি যেমন দোকানদার, দোকানের মালিক, আরেকটা লোক রাখলেন, ও কাজ করে বেতনে, পরে বলে না না 1 লাখ রিয়ালে আমিও শুনি, অবস্থা কি হয়? এরকম আছে কিনা, গদ্দারি আছে কিনা? আপনারা কি এরকম গদ্দারি করবেন? মানুষের সাথে আমরা গদ্দারি করতে পারি না, আমরা এটা বুঝি জায়েজ না, হারাম। তাহলে আল্লাহর সাথে গদ্দারি করতে পারি? আচ্ছা এরপরে আরেকটা হাদিস, হাদিস মুআদ, মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তো বান্দাদের উপর আল্লাহর হক কি? তিনি উত্তর দিলেন, আই ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দারা আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সাথে তারা কাউকে শরীক করবে না, এটা হচ্ছে আমাদের উপর কার হক? আল্লাহ। আচ্ছা এবারে আমাদের হক আল্লাহর উপর কি জানেন? আল্লাহ ইউআযিবু মান লা ইউশরিকু বিহি শাইআ, সুবহানাল্লাহ, যে আল্লাহর সাথে বিন্দু মাত্র শরীক করবে না তাকে আল্লাহ পাক আযাব দিবেন না। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বান্দার হক আল্লাহর, হকুল ইবাদাহ আল্লাহ, আই ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আর আল্লাহর হক, হকুল্লাহ আলাল ইবাদ, আই ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আর হকুল ইবাদাহ আল্লাহ, আল্লাহ ইউআযিবু মান লা ইউশরিকু বিহি শাইআ, বান্দাদের হক আল্লাহর উপর, যে কেউ আল্লাহর সাথে শরীক করবে না আল্লাহ তাদেরকে আযাব দিবেন না, তার মানে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। কিন্তু যদি আপনি আল্লাহর সাথে শরীক করেন তাহলে আপনার অবস্থা কি? তার বোঝা গেল কি? আযাব, আল্লাহ আমাদের মাফ করবে। আচ্ছা এমনি ভাবে কয়েকটি হাদিস এখানে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি সংক্ষিপ্ত করে উল্লেখ করছেন, জয়ী ভাবে উল্লেখ করছি। অন্য রেওয়ায়েত আছে, লা ইয়াকুলান্না আহাদুকুম মা শাআ আল্লাহ ওয়া শাআ ফুলান ওয়ালাকিন লিয়াকুল মা শাআ আল্লাহ সুম্মা শাআ ফুলান, তোমাদের কেউ যেন এরকম না বলে যে আল্লাহ যা চায় আর অমুক যা চায়, এরকম অনেকে বলে কিনা? ভালো করে বুঝবেন, এরকম বলা ঠিক না, শিরক অন্তর্ভুক্ত। আল্লাহ যা চায় এবং অমুক যা চায়, তাহলে তার মানে কি হলো? আল্লাহর সাথে সরাসরি এটা বলা যায়? আপনি কি বলবেন? আল্লাহ যা চায় একা, মা শা আল্লাহু ওয়াহদা, আল্লাহই যা চান তাই হয়। তারপরে সুম্মা শা ফুলান, মানে তারপরে আল্লাহ আল্লাহর ইচ্ছা অনুযায়ী অমুক যা চায়, এটা ঠিক আছে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী অমুক যা চায়, অমুক যা চায় আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আল্লাহর তৌফিক অনুযায়ী, এটা বলতে পারবে। তারপর কিন্তু এরকম বলা যায় না যে আল্লাহ যা চায় আর অমুক যা চায়। তুমি তার মানে কি হলো, আল্লাহর সাথে অমুককে শরীক করে দিয়েছ। আচ্ছা, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে রিওয়ায়াত, আল্লাহ যে বলেছেন ফালা তাজআলুলিল্লাহি আন্দাদান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর প্রতিপক্ষ তোমরা সাব্যস্ত করো না, এর অর্থ তিনি উল্লেখ করেন আল আন্দাদ والشرك اخفى من دبير النمل على صفات سوداء في ظلم الليل وهو يقول والله وحيات والله وحياتك يا فلان وحياتي يوم بقول شيء انداد মানে হলো শিরক, আর শিরক হচ্ছে অন্ধকার রাতে একটি কালো পাথরের উপর বা পাথরের ভিতরে যদি একটা পিঁপড়া চলে, তো পিঁপড়ার আওয়াজ যেভাবে সূক্ষ্ম, এর থেকে আরো বেশি সূক্ষ্ম হচ্ছে শিরক। অন্ধকার রাতে কালো পাথর, কালো পাথর বুঝুন তো, পাথরটাও কালো, রাতও অন্ধকার, আবার ওইটা ছোটমোটো একটা পিঁপড়া, পিঁপড়ার আওয়াজ আমরা শুনতে পাবো, এর থেকে আরো বেশি সূক্ষ্ম হচ্ছে, আরো বেশি তীক্ষ্ণ আর বারিক হলো কি শিরক। তারপর কি বলছেন, যেমন বলেন আল্লাহর কসম আর তোমার জীবনের কসম, কিংবা বললো আমার জীবনের কসম, আল্লাহর কসম আর তোমার কসম, এটা কি হচ্ছে শিরক, তোমার জীবনের কসম। এমনি ভাই বলছেন, অনেকে বলে লাউলা কালবাতু হাযা লাআতানা আল-লুসুস, যদি অমুক কুত্তা কুকুর না হতো তাহলে কিন্তু চোর চলে আসতো, এরকম অনেকে বলে কেন, তাহলে বুঝা গেল চোর মানে কুত্তাকে শরীক করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ এটা প্রমাণিত আছে, কিন্তু এই শব্দ বলবেন না, বুঝা গেল এর কারণে চুরি হয়নি, মানে কুত্তা চুরি থেকে আপনাকে বাঁচিয়েছে, বাঁচানোর মালিক কে, তো এরকম বলা ঠিক না। এমনি ভাবে বলছে লাউলাল বাক্তু ফিদ্দারি লাআতাল নুসুস, যদি হাঁস না থাকতো, হাঁস তারা ডাকে না, যদি ঘরে হাঁস না থাকতো তাহলে কিন্তু চুর চলে আসে, এইসব বলা ঠিক না। এমনি ভাবে কেউ যদি তার সাথীকে বলে মা শা আল্লাহ ওয়াশিদ্দা, তুমি যা না আল্লাহ যা চান আর তুমি যা চাও, এটাও শিরকের অন্তর্ভুক্ত। এমনি ভাবে কেউ যদি বলে লাউল আল্লাহ ও ফুলান, আল্লাহ যদি না থাকতেন আর অমুক না থাকতেন, মুশকিল। উদাহরণগুলি খুব সুন্দর কিনা এখানে হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, বলছেন এই সব হলো শিরক। আর হাদিস এসেছে, এই হাদিসটি সহিহ, এক ব্যক্তি বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এক ব্যক্তি বললেন সাহাবী, মা শা আল্লাহু ওয়া শিক্তা, আল্লাহ যা চান আর আপনি যা চান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজআলতানি লিল্লাহি নিদ্দান, তুমি কি আমাকে আল্লাহর প্রতিপক্ষ বানিয়ে নিয়েছো, আল্লাহ সমান বানিয়ে নিয়েছো, তাহলে বুঝা গেল এইসব বলা শিরকের অন্তর্ভুক্ত, এ থেকে দূরে থাকা উচিত। আচ্ছা, ওয়া আনতুম তাআলামুন আই আন্নাহু লা রাব্বা লাকুম ইয়ারযুকুকুম গায়রাহু আও ইয়ারযুকুকুম গায়রাহু, আল্লাহ যে বলেছেন তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে কাউকে শরীক করো না, তার মানে তোমরা জানো আমাদের রিজিকদাতা একমাত্র আল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। তো মানুষ জানে আমাদের রব একমাত্র আল্লাহ, কিন্তু ইবাদত করতে সময়, উদ্ধার প্রার্থনা করতে সময়, দোয়ার সময় আর একজনকে শরীক করে নেয়, এই সব হলো শিরক, এর থেকে দূরে থাকা দরকার। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। আল্লাহ এই আয়াতে বলছেন, আবার আয়াতগুলির অর্থ ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে লোক সকল, হে মানব জাতি, তোমরা ইবাদত করো তোমাদের রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরকে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার মুত্তাকি আল্লাহর নেক বান্দা হতে পারো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, যিনি তোমাদের জন্য ভূমিকে বিছানা বানিয়েছেন, আসমানকে বানিয়েছেন ছাদ, আর যিনি তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করেন, আর এর দ্বারা তোমাদের রিজিক স্বরূপ, তোমাদের রিজিকের জন্য খাবার দাবার ইত্যাদির জন্য জমি থেকে ফলমূল বের করেন। অতএব ফালা তাজআলুল্লাহি আন্দাদান ওয়া আনতুম তাআলামুন, অতএব তোমরা আল্লাহর জন্য কাউকে শরীক বানাবে না জেনে বুঝে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমিন। মুহাম্মাদেরকে মাফ করুন, আমিন। সমস্ত মুসলমানদেরকে মাফ করুন, আমিন। আল্লাহ আমরা যেন তোমার ওয়াহদানিয়ত বুঝতে পারি, আমিন। তোমার তাওহীদ বুঝতে পারি, ঈমান রাখতে পারি, আর এই চলতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন, আমিন। আর আল্লাহ আমাদের সকলকে কবর পূজা থেকে বাঁচাও, আমিন। পীর পূজা থেকে বাঁচাও, আমিন। বাবা দাদার পূজা থেকে বাঁচাও, আমিন। আল্লাহ একমাত্র তোমার ইবাদত করে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক দাও, আমিন। আল্লাহ আমাদের সকলকে তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা অনুযায়ী চলার তৌফিক দাও, আমিন। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বাঁচাও, আমিন। তোমার নাফরমানি থেকে বাঁচাও, আমিন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, আমিন। হালাল আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, আমিন। আল্লাহ আমাদের জানে মালে বরকত দাও, আমিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইন وَجَعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ